তাকু রে জি দিশে সীতা গিয়া ভিড়াই সম্পান আমি চাঁদেরই সম্পান যদি পাই সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যাই আমি চাঁদেরই সম্পান যদি পাই গিয়া ভিড়াই সম্পান সিদিশের পথ চিনে আমারি পীড়া সাধ যায় ঘর বাইন্ধা থাকি দুজনাই সাত সাগরে পাড়ি দিয়া তরে নিয়া যায় আমি চাঁদেরই সম্পান যদি পাই সীতা চাঁদিনী রায় পুহায় না রে শুকায় না তফু চাঁদ যার চাঁদ মুখে হইয়া যায় ভুল সীতা মর বুকে ঢেউ দিবে কুত গান সীতা মর বুকে ঢেউ দিবে কুত গান তরে ছাড়া কারে বা শুনাই পীড়িতি বসত কুরে জি দিশে সীতা গিয়া ভিড়াই সম্পান আমি চাঁদেরই সম্পান যদি পাই